ദായിഷിയാനി അയസത്തിബറോ നിക്കിലിസ്റ്റോ ഫിക്കീർ അർജിഹാദോ ദായി ജിമ്മദാരി ദീനി സിയാസി ജമാതക്കലോ സാതി താലുക് റക്കതി ഹിതര ഉൽദേ ദീൻദർ മനുഷ് തറൽ ബാബദെ ഹൊയക്കൻ ശിസർവോറെ ആർ ആർ എത്തഫാകാസെ আর হয়েকান শিশুর ওরে একতলাব আছে তারার ভিতরে বালাইও আছে খরাফও আছে বদ্দিন সেকুলার জামাতের নিসবতে এ দিনদার জামাত একে এতেবারে আরার দুস্ত দুঃসন্ন বলকে লাদিনের এতেবারে তারার সাথে আরার বেশি শিশত মিল আছে আর একজন দায়ী জিম্মা বলদে একতাফাকি মজুরে তালাশ গরণ ইয়ার বাদে হতারে আগে বাড়াই অ বাতেল শিশরে বাতেল সাবেক গরণ জেগিনরে হিবাতা বাতেল বুঝে আখলাক আর কিরদারের এতেবারিও দিনদার বিজ্ঞান এক হাতার ন আরো একবার খওয়াজার সলদ্দিন নিজাম আর হতা ন ইয়ান্ত শুভ সারা কুফুরি নিজাম এ নিজামত সরে তাবিলর ব্যানার বরে ইসলামর খেদমতর নাম লই যারা শরিক অর তারার তস্কারা করি দে ইতারা কি কাফের নাউজুবিল্লা বিলকুল ন তারার বাবতে শরীয়তর হুকুম কি ওলামায় জিহাদলে বয়ান গজ্জে এ দিনদার তপকারে মুতলকভাবে কাফের খেরাত দন আম মানুষের বুদ্ধন জরিয়া তকফির গরণ মুসলমানের জানত দে মালরে জায়েজ বুঝন এনতেহাই জুলুম আর এগিন অলদে ও তকফির নজরিয়া জেগিনে আল জজাইলতি শাম পর্যন্ত জিহাদত দাওয়তরে বরবাদ করে দিয়ে এ নজরিয়া আলার ভুতরে এন মানুষ আশীল যারা জুবানে আম মুসলমানের দে দুসরা দিনদার কলরে তকফির নগরে যদি তারা হাসি সোয়াল করা যা তখন আম মুসলমানরে মুসলমান বলে একরার করে কিন্তু আমলর ময়দানত তারার এ দাবির বিলকুল উল্টা গুত্ত তারার জামাত তাসুবির এন দলদলিত ফরি এ গই কি বলে হলে তারার জামাতর বারর আম মুসলমানর কথা বোধ দূরে দিনদারাদ্দি মুজাহিদ অল সাথে পর্যন্ত কাফির ইয়া হমাস হম বগাওত গড়ে অল ডুল্লা মোয়ামলা গুত্ত তারার জানমাল ইজ্জত আবরুর মশালারে এনতেহাই হালকা বুঝে নিজের মনজাক্কা তাবিলর ব্যানার বরে এগিনরে হালাল বুঝিত ওয়াজা কি ওয়াজা উলদে নিজের জমাতত নতাকন ফলানা একজন মুসলমান দিনদার মুজাহিদ শরীয়তে তার জানমাল আর ইজ্জতরে হেফাজত করার হুকুম দে কিন্তু এ মানুষ গিনে শরীফ এ ওয়াজাল্লা তারারে বদাস নগরে কি বলি হলে তারা আঁরার জমাতত নায়িকা এতে আঁরার গুরু ফরে মজবুত কিয়াল্লা নগরের এ নজরিয়াওয়ালা মানুষ হামেশা দাওয়তে জিহাদুল্লাহ বেশি খতরনাক সাবেত হইয়ে তারার বুতরে বাজুকিয়া নিজরে দায়েশিয়ানি আয়েস নহ আহল সুন্নাওয়াল জামার মিকা নিজরে নিজবত গড়ে থলে শরীফ জুবান সালালে কেব নিল্লা আখলাকাদ্দে চিন্তা ফিকির আহল সুন্নার ন এ নজরিয়া জিহাদর বেশি বদনামি ফলাই হাকিকতল দে আয়েস অন খনহাজ জামাতার মেম্বর অন সাঁতে তাল্লুক ন ইয়ান চিন্তা ফিকির আর আখলাকাদ্দে কিরদার নাম যদি কোন মানুষ জামাত হিসাবে আয়েস ন কিন্তু তার চিন্তা দে নজরিয়াত যদি গুরু থাকে আহল সুন্নাওয়াল জামা আর এখন রত্তর মশহুর জেহাদি উলামাওয়ালার মনহাজতি তার রাস্তা যদি মুখতলিফ অ নফসর ফুজা করা গুরুফর তাসুবিয়াত দে নফসর এত্তাবাগরণ মশগুল অ আর হিলা বা আনালই মুসলমানের জানমালরে হালাল গড়ে এতে যেত আয়েসের মুখালফি গরিব গরক এতে কিন্তু ফৈল হাতারর আয়েস বলকে এ তাম মানুষ জিহাদি তাহারি কল্লা আয়েস তিবার খতরনাক খেল্লা বলি হলে আয়েসের জুরুম ওয়াজে হগিয়ে গই এখন আয়েস লফজই বা ফসাদ গড়িয়া কল্লা ইস্তেমাল করা যা আর তারা এখন খতম অনর ফতত কিন্তু এ মানুষ আয়েসর মুখালফি গলিও তার জুবানার দে আমলে দাওয়াত জিহাদ অনুষ্ঠান গড়ের থই জিন্দিল্লা আয়েস জিহাদ অনুষ্ঠান গড়ে ইন্দিল্লা গুলুত শিকার হয়ে দে মানুষ কলিও জিহাদর দুঃসনর হম খেদমত নগরে এহত আল্লাহ জিহাদি তাহারি করে মুসিবত এগিনত্তি হেফাজত রাখি বললা গুলুর শিকারে চিন্তা ফিকিরাত দে আখলাকর বাবতে জানি রাখন সা এগিন অলদে বুড়া খতা আর বালাইয়ের বোরে আমল করি বললা বোরাইয়ের বাবতে এলম হাসিল করন ওয়াজিব তলে এ মনহাজর সিনন ইয়ানত দূরে তাকন আর এগিনত্তু উম্মতর নজওয়ান অলরে দূরে রাখন জিহাদি দায়ী আর মুজাহিদ অল্লাহ ফরজ এবাফে হার আমলর আগে এলম হাসিল করন ওয়াজিব ইন্দিল্লা নগরীলে আল্লাহ নগরক আর বুধত্ব হনিকা তারা জামাতত সামিল হইতে পারে যারা বাবতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়ে কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাআইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ আই নবী ওনে খয়দ আকি তোমারে হুশিয়ার নগজুম কি বলি হলে হন মানুষ আমলের এতবারে নুসানিম মাঝে একই নল দেওয়া মানুষ যারার দুনিয়ার জিন্দগির তাম আমল বরবাদ গিয়ে গই হালাকে তারা গুমান গরদ দে কি বলি হলে তারা ভালা আমল গরের তকফিরদ তাহাকির গরণ সারা ইউ এসলাহ গরণ মুমকেন। মশালা ওলদে এ কুফুরি নিজামত শরিয়ে তাবির জরিয়া দিনর খেদমতন নামে যদি হনিকা সামেল অ থলে ইয়ান জিহাদি উলামাওয়ালার মোতাবেক বারাবারি গুনার হাম আর হারাম। তারার ফুরাফুরি মুখালফি করা যাইব আর দাওয়াত জুবান লই ইতার আর জাহের বাহের মুজম্মত করা যাইব, কিন্তু তারারে তকফির করানো যাইব। আগে খোয়াগেদ মোতাবেক ইতার আবেগিন এক হাতার অন্য বহুত এন খাস লেড আরো তাকিব যারা দিনর দাওয়াত আর জিহাদ অনুষ্ঠান গরিবল্লা বেগিনের আগে আগে তাকে ইয়াত বাজু অত্তত তার খন নিজর জাতি হামে তার ইমানত দাবিরে নফি করে দে। ইয়ার বাদিও মানুষ ইবার খেলাফ তকফিরের ফতোয়া ইস্তেমাল গরণতি বাসিতা কনসা তার খেলাফ তকফিরের ফতোয়া দন জিহাদি দাওয়াত অনুষ্ঠানের জরিয়া বনে। আহলে সুন্নার উলামায়ে কেরাম তরিকা ওল দে তার হাস ফরদ ইয়া জামাতের মুতাল্লিক তকফিরের ফতোয়া দিবার আগে দাওয়াত তাহারিক নফানুষ্ঠান মিকে খেয়াল গড়িত। যদি কোন মানুষ ইসলাম ও সন্নাদরি হাকিকতন কুফুরি এখতিয়ার গজ্জে দৈলে তোলে সলফর তাবা করে ওলামা কেরামলে ইন্ডিলা মানসরে জাহের বাহের কাফের ফতোয়া দন ইয়া কতল গরণের জরিয়া দাওয়াত তাহারিকর ফায়দা হইব নাকি নুসান হইব এখতার তাহাকিক গড়িত। যদি নুসানের বেশি এমকান থাকে তোলে খাস ফরদ ইবার নাম জিকির নগরী মুজম্মত গত্য এসলার কোশিস গত্য তার বুড়াইরে বন গড়ি দিত, কিন্তু খাস গড়ি তারে তকফিরও নগত্য তারে খতল গড়াইও নজাইত। মুনাফেক সর্দার আবদুল্লাহ বিন উবাই সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুলুকর্মী কার নজর গড়ি যখন সাহাবে কেরামলে কইল আরা কি তারে খতল গজ্জুম, তই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাই দাউহু লা ইয়াতাহাদাসুন নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, তারে সারি দ তাকে মানসি ইয়ান নহফান কি বলি হলে মুহাম্মদ নিজের সাথে অকলরে কতল করে। আর একখান আহাম নুক্তার মিক্কা নজর করি মুনাফেক সর্দার আবদুল্লাহ বিন উবাই আনসারর হজরত কবিলার মানুষ আসিল কবিলা এক নজরিয়া এ কবিলা সর্দার হজরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু যদি লেকদস সাহাবী অনর বাদিও ইয়ান বদাস নগরে কি বলি হলে দুসরা কবিলার খনকিয়া তারে কতল করুক। ইতাল্লা বলি যখন আউস কবিলা সর্দার হজরত সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতি আবদুল্লাহ বিন উবাইর কতল করি বল্লা ইজাজত চাইল তখন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তাইর ওরে গুসাও গিয়ে গই আর তাই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুরে এহা মুত্তু ধরে থাকি বল্লা হইয়ে এওয়াকে আগান সই মুসলিমত ওয়ারে তৈ সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর বাবতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমায়ে দে وكان رجلا صالحا ولكن احتملته الحميه ইবা একজন নেকার মানুষ আছিল কিন্তু তখন গায়রত সিতে উঠে গুয়াকে তাই সাদ দেখি বলে হলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহ বিন উবাইরে কতল করার এরাদা রাখে তাহলে তারার হুকুম করুক তারা নিজে তার মাতা জিসমত আলোক করে দিব, কিন্তু খন কবিলার মাসে কতল করন সাই বা সাহাবি হলেও তখন তারার গায়রতে বদাস নগরে। ঠিক একথা ইবনে উবাইর ফু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হয়ে যখন ইবনে উবাইর বুড়াই খদর বারে গিয়ে গই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তকলিফার বাবতে এহসাস করি ভাজ্যে তখন তাই নবুয়ত দরবারত হাজির হয়ে আর আরজ করল কি বলি হলে ইয়া রসুল আল্লাহ যদিও আর বাফরে কতল করার এরাদা কর তাহলে আর হুকুম দ আই নিজে আর বাফর মাথা আলাদা করি অনর খেদমতত পেশ করি দিওম, কিন্তু অন্য কিয়া আর বাফরে কতল করিব আর আই এ জমিনত নিজের বাফর কাতলরে জিন্দা দেখিওম এহতা আর গাইরতর উপরে দাগ লাগিব। মোহাব্বতর বায়ু কল খানদানি আদে কবায়লি তালুক বেশি নাজুক নিজের জমাতর লেড়ার সাথে খনকিয়ার একতরাফ থাকিত পারে এক হিসাবে তারে খারাপ বুঝিত পারে, কিন্তু জমাতর বারের খনকিয়া লেড়ার নামে খারাপ হতা হইলে তার জমাতি গায়রত স্মৃতি উড়ে খাস গরি যখন ইবা দিনী জামাত ও হইলে গায়রত আরও বেশি বাড়ি যাগই একতাল্লা এ নাজুকের হালতর মিকা খেয়াল রাখন জরুরি। এ দিনী সিয়াসি জামাতর বুতরে ভালা মানুষ আছে যারা এ জামাতর সাথে তাল্লুক রাখে দে দিনর ব্যানার বোরে তারা নিজের লেড়ারে মোহাব্বত করে দে তারা দুনিয়া ফুজারি জরিয়া ন বলকে লেড়ার ওলর অল্প স্বল্প দিনী খেদমত ইয়া খেদমতর ওয়াদাস জরিয়া এহতাল্লাহ এ কায়েদ ওলর বোরে তকফিরের ফতোয়া লাগাই কিভাবে আশা রাখিম কি বলে হলে তার গরু ফরমানসে আদ দাওয়াত ফুনিব আর তারার বোরে কুফুরির ফতোয়া লাগাই দুসরা আহলে দিন আদে আম মানসরে কিবা ফে মায়াল গরিওম থলে অনে যদি সদ দলে এ বিয়ার আমার এলাশ গরিবা Onar khahesh tarare demokrasir kufrire buzayba hole tarare daawato zoriya nabawi manhajar bore loyaniba tarare e golat rasati fireba hole onotti siratar attaba goron gora furibo amalar muzammat boyan goro kintu nam zikir nagoriba khas fordor bore potwa lagon sara demokrasi badal onot dolil okol boyan goro manush tarar khata manibo naki arar khata লাল মসুদর ওয়াকিয়ার বাদে যখন তমাম মুজাহিদকল গুসা আর পেরেশানি মুবতলা ছিল আর আর মিডিয়ার সাথে তাল্লুক রাখে দেখে সুসাদ ইয়কলিও পাকিস্তানের একজন বড় মুফতি সাহেবর ফটো লই নেগেটিভ বাফে এককান ভিডিও নশর গজ্জে মুফতি সাহেবর বরে নাউজুবিল্লাহ কোন কুফরিয়া ফাসেক অনর ফতোয়া ন দে বস মুনাসিব বাফে মুজাম্মত গজ্জে শেখ আবু ইয়াহিয়া রাহিমাহুল্লাহর আই এ ভিডিও দেখালাম তখন শেখে গুসা করে হইল দে এ ফটো কিয়ল্লা লাগাইয়ে আয় হইলাম দে এ মুফতি সাহেব লাল মসুদের বাবতে ইন্ডিল্লা রায় পেশ গজ্জে আর ই বাইয়ে ইন্ডিল্লা গজ্জে অন্ডিল্লা গজ্জে অনরার এ হামগান বিলকুল গলত ইয়ার বাদে তাই হইল দে হত মানুষ এ মুফতি সাহেবর এত্তাবা করে হত মানুষ তাইরে জুমার খুদ্বা ফুনে জাহের হতা লাখো মানুষ তাইরে মুরব্বী হিসাবে মানে আর অনরদ্দে আর হতা ফুনইয়া হজন আছে হজন মানুষ আর হতা লয় এই মুফতি সাহেবর হরাব বুঝিব আর হজন মানুষ তাঁর এক ইশারা জরিয়া আর আদে খরাব হইব শেখ আরও হইল দে আম আহলে দিনদার মানুষ অনর তকওয়া অনর জিহাদ অনর এলামদ আখলাকর বাবদে কিছু নজানে অনে হন অনে কি অনর মর্তবা কি কিছু নজানে কিন্তু যখন অনে একজন মশুর মানুষের বুড়াবালা হইবা যারে তারা ইজ্জত করে তলে সিরিফ অনে হন জরিয়া কিয়ল্লা তারা এবারে খারাপ বোঝা শুরু করিব ইয়ার বাদে যদি এ মুফতি সাহেবে অনরারে খারেজি কেরাত দে তলে তারা কিয়ল্লা অনরারে খারেজি নহইব মানুষ অনরার ওয়াসতালয় তারারে নসিনে বলকে তারার ওয়াসতালয় অনরারে সিনে দে এহতাল্লা তারা অনরার বাবতে জিন্দিল্লা হইব আমানসে অনরারে ইন্দিল্লা খেয়াল করিব তার বাদে শেখ দিনী সিয়াসি কায়েদলর বাবতে দাওয়াত মিডিয়ার মুতাল্লেক রাহনুমাই গরি হইয়ে দে আমমানসর নজদিক মশুর লেডার অকলর নাম জিকির করি ইয়া ফটো জাহের করি মুজাম্মতাদ্দে তাহাকিল করা না যাইব যদি হন ওয়াজালয় নাম জিকির করানত মজবুর হলে তখন হন কিসিমর মজ্জাক ইয়া হিংসা সারা জেদ্দুর ফারে দূর অল্প লফজলই নারাজিকি জাহের করিব ইয়ার বাদে হতার তরিকাত হন কিসিমর গুসা আর বেজ্জতি জাহের নগরিব বলকে খাইরহা আর হামদরদে জাহের করণ জরুরি ইয়ার বাদে আয় শাইখরে আরজ করলাম ইন্ডিল্লা হইলে তখন ডেমোক্রেসির কুফুরি আদে জমহুরি তরিকার গুমরাহি কিভাবে বয়ান করা যাইব কিভাবে মানুষের হাসে গিনর ফসাদি তরিকা ওয়াজে হইব শাইখে জুয়াবত হইল দে সিরিফ জমহুরিয়তর কুফুরি রে বয়ান করিব ইসলামী জমহুরিয়তর এস্তালার বাতলরে জাহের বাহের বয়ান করিব দলিল আদিল্লার জরিয়ায় চিন্তা ফিকিররে বাতল সাবেত করিব একথা বয়ান করিব কিভাবে হলে ডেমোক্রেসি নিজামত শামিল অনর মানি কুফুরি নিজামর মজবুত করন এগিন অলদে হত তাজাওয়াজি আর গুনার হাম মগর এ মুজাম্মতত লেডার অলর ওরে কুফুরির ফতোয়া ন লাগাইব কায়েদ অলর ফটো লাগাইরে ঠাট্টা মজ্জাকি গড়া ন যাইব নিজের বাবতে বালা আর তারার বাবতে হিংসা জাহের ন করিব কিন্তু ইয়ার উল্লা যদি তারার বাবতে সখ্ত আলফাজ ইস্তেমাল কর তলে এ কায়েদ অলর এত্তেবা করিয়া মানুষক কল তাসুবির শিকার হয়ে যাইবই আর অনরাত দাওয়াতের মিক্কা তারা হান্ন দিব তার বাদে তারার মুখালফি দুশানির মাঝে বদলে যাইব গই জিহাদর দায়ী বাই অকল এ তাম জামাত আর শখসিয়ত অকলের সাথে দলিল আদিল্লা আর দিল দরদ লই একতলাফ করন তারার দলিল আর তরজ আমলর রদ আফন কিন্তু এ তনকিদ তকফির জুবানত না আফন বলকে বুঝা বুঝে তরিকা লই আর দরদ সাঁতে গরন আর একান আহম হতাল দেখি বলে হলে আহারে দিনের বুতরে যারা আর মুখালফতি করিব তারার নিয়তর বরে খনও তদাক্ষা নলাগে ফন সিরিফ আমলত দেখির দারত সাঁতে একতলাফ থাকিব দে ইন্দিল্লা দুসার আহম খতাউল দে হন শখসিয়তরে তুই খারাপ বুঝ কিন্তু দাওয়াতের মুখাত বলে তারারে ভালা আর দিনর খাদেম বলে বুঝে তলে তুই বুড়া বুঝন দে কুফুরি ফতোয়া লাগানোর জরিয়া মুখাত বলে তোমার হতা তোমার স্বামী নকলে হন অন্তত নমানিব এ শখসিয়তর খরাবির এলান নগরী তার আমলের বুড়া ইরে বয়ান কর যেহা মজরি বে খরাব ইয়ে দলিল আদিল্লা হামদরদি আর নর্মিস সাঁতে তার বুড়াইরে বুড়াই হিসাবে সাবন কর তখন দেখিবা মুখাতম নিজেও এবারে খারাপ বুঝিব আর নিজের তরফতিও এবার বুড়াইয়ের মুখালাফি করা শুরু করে দিব ইন্টারনেটর দাওয়াত জিহাদ বর্বাদন জরিয়ায়ও ইন্টারনেট ডিজিটাল জবানার ফিতনা কলার বুতরে এন একখান ফিতনা যার খতরনাক বয়ান গড়ি বললা ফিতনা লফজওয়ায়ও কাফি ন মোবাইলের ফলদার বরে আর আর সিরিফ হয়ে গোসুন বেশি মজার কিন্তু ইয়ান এন একখান খতরনাক গাঁড়া যার ওসাহাত গেহরাইয়ের খন সীমা নাই ইন্টারনেটর এডল জরিয়া খাহেস আর দিনের বাবতে সুবাকল বেশা বেশি বাড়িয়ে গয় এখন মানুষের আকল বুদ্ধি আজাদি বাফে হামল করে বলকে কম্পিউটারিয়া মোবাইলের স্ক্রিনে এখন মানুষের আকলের কন্ট্রোল করে হে ইন্টারনেট হত মানুষের জিন্দিগিরে অফুরানি চিন্তা অশান্তি লালসি আর হত নফসরে সীমা সারা তিরাশত মুক্তারা গড়ি দিয়ে হতজন বদনসিব মানুষের দুনিয়ার দাখের তরে হে জোরহাবের সাথে দুস্তি খতম করে দিয়ে শৈতানি পুরা ইনসানি তারিখত ফিতনার ইন্ডিল্লা ইন্ডিল্লা আসান তরিকা তৈয়ার করে নেওয়া পারে জিন্ডিল্লা এখন ইন্টারনেটের জরিয়ে আসানোর সাথে হাসিল করে ফেজে শৈতানে এখন বেশি আসানোর সাথে ইনসানের নিজের শৈতানি জারত বাজাই হালাকাদ্যে বরবাদের আধার জায়গা রাত ফারাই দের এগিন বেগিন বাদিও এ খতরনাক ফিতনা কেসু কেসু অজালই দিনাদ্দে জিহাদর একখান ওসিলা হিসাবে বনে গিয়ে গই আর যখন দিনাদ্দে মনরে আসর করি বললা ইয়ান একখান আসান জরিয়া এহতাল্লা কামিয়াবির মিকা দাওয়াত দিয়া অলে ইয়ানরে আরিনা ভাইতে ইস্তেমাল করা শুরু করছে এখন রত্তত জুয়ানলর এক তপকা ইন্টারনেটের দাওয়াত পাই জিহাদি তাহরিকত শরিকর জিহাদর ময়দান মাঝেও কিছু মুজাহিদ নেড়র সাথে তাল্লুক আছে এহতাল্লা জিহাদি মনহাজর হামো একখান হত পর্যন্ত নেড়র ওরে সলের কিন্তু আসলত ইন্টারনেটর এ দাওয়াত জরিয়া হার এতেবারে জিহাদি তাহরিকর খুব বেশি ফায়দা ওর এন ন হ্যাঁ ফায়দা তখন হইব যখন দাওয়াতের হামদ শরিক আসাদে সাথী অল বারাবারি সারাসারিত্বি আজাদ হইব দাওয়াতের শরীরিয়া দবাখলা কর লেহাজ করা যাইব যদি দাওয়াতত গুলু করা যা দাওয়াতের আসল বুনিয়াদ যদি এলামদ্দে আখলাকর বদলাত সিরিফ জজবা আর সরসরি খতা হয়ে দেওয়ালে যদি জেহাদর দাওয়াতের নাম লয় ইন্ডিল্লা গায়ের সরাই তরিকা এখতিয়ার করা যা যেগিনের জরিয়া মানুষ দূরে হয়ে যা গই হলে এগিনের জরিয়া সিরিফ জিহাদি দাওয়াতের দাওয়াত বরবাদ হইব দে ন বলকে ইন্ডিল্লা দাওয়াত জিহাদে তাহারিক বরবাদ অনত বড় কিরদার বনে কিছুদিন আগে ভত্তি চৌকলা মানুষের দিককে কি বলে হইলে আইএসর খারেজি গোষ্ঠী তৈয়ার করা জুয়ানক কলরে গুলুর ফিতনের রাস্তার বরে ফেলন আর গাইরে শরীর দাওয়াতের বাবতে ইন্টারনেট একখান বড় কিরদার আদায় করছে হ্যাঁ আমবাফে ইন্টারনেটের দাওয়াতে একখান জিহাদি মেজাজ ফয়দা করে কিন্তু যদি এ মেজাজ আদব আখলাক সারা আর গাইরে সরারি তরিকালয় অ তাহলে এ দাওয়াত দিনাদ্দে মুজাহিদরে যে অনুষ্ঠান পৌঁছাইব ইসলামের জাহির দুষ্টনে পর্যন্ত জিহাদি তাহারি করে এ অনুষ্ঠান পৌঁছাই না পারে গর সেরাগত্যি গরত অন লাগে দশ বারো বছর আগে আমেরিকার রেন কর্পোরেশনের এক রিপোর্টত হওয়া গিয়ে দেখি বলি হলে জবরদস্তি করে জিহাদি তাহারি করে খতম করার মুশকিল এ তাহারিক আর আর পাবন্দি আর রেকাওয়ট ফয়দাকরণের বাদেও ফলাত আছে এ তাহারি করে অতত বন্ধ করা যাইব যখন জিহাদি তাহারিকর বুতরে এন এন নজরে অকল ফয়দা হইব আর জিহাদর সাথে তাল্লুক রাখিয়া মানুষ সকলে এন হামকল আঞ্জাম দিব জেগিনের জরিয়া জিহাদ নিজে নিজে নাভরত্য হয়ে যাগই আর জিহাদর মিকা মানুষের রগবত খতম হয়ে যাগই রিপোর্টে তারা হওয়া গিয়ে দে ইয়ান অতত মুমকিন হইব যখন আরা জিহাদি তাহারিকর বুতরে এন মানুষ তালাশ গুজুম যারা হামেশা নিজরে সহি বুঝে আম মুসলিমাদের দুসরা দিনদার অলস সাথে শক্ত সুলুক করে আর তারার সাথে একখানা এখতলাফ করলে তারারে কুফুরি ফতুয়া দে রিপোর্টে তারা হওয়া গিয়ে দে নিল্লা মানুষ নেটত ফাজন মুমকেন আর তারারে ইন্টারনেটের জরিয়া মুস্তকিল বাফে জিহাদি অলর বুতরে তৈয়ার করা যা রিপোর্টত আরও লেখা গিয়ে দে কি বলে হলে যদি এ নজরিয়ারে তরক্কি করা যা তাহলে জিহাদি তাহারি করে বরবাদ করন জিহাদর শিয়র জিহাদি অলর হাতে হাড়ন আর জিহাদর দাওয়াতের ধ্বংস করন আর লাভলি আসান হয়ে যাইবই ইন্টারনেটের মশলা জজবাদদের নজরিয়া সুলাইলন ইন্টারনেটের মশলা হইলে কি বলি হইলে এ জায়গার জিহাদি পেজ আপডেট করিয়া ট্রেন্ড চলাইয়া দাওয়াত দইয়া ডকুমেন্ট করিয়ার আমবাফে আসল কিরদার নজরত নফরে ইবাকি তকওয়াদ আখলাকলা দিনত দায়িয়ার মুজাহিদ নাকি ইমান আখলাহত্তি মাহরুম দিনত দুষ্টন তার আসলে হালত ইন্টারনেটের জরিয়া জানা নজা বলকে ফর্দার বরে যেগিন লেখে এগিন দেখা যা আর যেগিন দেখা যা এগিন তার পরিচয় বনি যাগই এ জায়গাত স্ক্রিনের বরে নিজের পরিচয় সুপন হনা মুশকিল ন এহতাল্লা আসানোর সাথে মানুষের জজবা আর নজরিয়ার বরে কবজা করা যা আর দিনত দুষ্টন দুস্থ সন্না ধরি দিনদার অলন্নুষ্ঠান করা যা। যদি শরীয় এলম জিহাদর বুস অলা আর নেককার অলা সুহবতর অভাব থাকে তলে ইন্দিল্লা মানুষ তারাজ জালত ফাঁসি দিন দুশ্মনের নজরিয়ারে জিহাদর আসল নজরিয়া হিসাবে খেয়াল করা শুরু করে। খাস করি যখন দায়ী এন একজন মানুষ অ যার কোরিয়ান হঠাৎ সুন্দরওয়ান হতা জিহাদি মজুদ সাথে ইত্তফাক আর ফাঁসান হতা এন গরি বয়ান করে যার জরিয়া জিহাদর রুখ বদলি দে আর জোয়ান অলরে গুলোর আধারের মিক্ষা ডারি দে নতিজা হিসাবে এ ফাঁসান হতার জরিয়া অফুন্দরওয়ান হতারে বরবাদ করি দে দিনদূষণ হতায় গিনর জরিয়া সামিনরে গুমরাহির মিক্ষা লই যাগই এহত আল্লাহ আর আল্লাহ বলি জরুরি হল দে সহি জিহাদ গরিয়া দে গুলুগরিয়া দূষণ অল দরমিয়ান ফরক করে জানিলন গুলুগরিয়া অল সাথে একতালাফর ওয়াজা একখান জরুরি কথা যদি আর একখানা নজর দি তলে জিহাদি তাহরি করে গুলুত্ব হেফাজত করার মুমকিন হইব ইয়া নল দে গুলুগরিয়া অল সাথে আর একতালাফ মসুদর এতেবারে ন তারাইও কুফুরি নিজামরে খতম করা আর ইসলাম কায়েম করারে আলান করে আর আয়ো ইয়ানরে মসুদ ইসাফে বুঝি টার্গেট আদে মসুদের এতেবারে একতলাফ ন একতলাফ হল দে টার্গেট পর্যন্ত ফোঁসার তরিকার এতেবারে গুলুগরইয়া মানসিও আসল টার্গেটরে মসুদ খেয়াল করে কিন্তু দাওয়াতর তরিকা কি হব ইয়ানর বরে একতলাফ গুলুত শিকার মানসে শরীয়ত কায়েম করার আদে মসুদ পর্যন্ত ফোঁসার যে তরিকা এখতিয়ার করে এগিন গায়ে শরিয়ী আর জিহাদি তাহরি করে বরবাদ গরইয়া তরিকা আর জিহাদি দাওয়াতাল্লাহ এনতেহাই খতরনাক ইয়ান একখান আলোক হতা কি বলি হলে জিবা তরিকাতে এখতলাফ করে এবার টার্গেট বুঝনত এত্তফাক ন আর ইন্দিল্লা গুলু গরইয়া নিজের গলত বুঝা আর জিহালত জরিয়া শরীয়ত নাফেজ গড়া সুরত আর তরিকাতও বাড়াবাড়ি সারাসারিত মুক্তলা হয়ে যাগই কিন্তু হইয়ানোর এতেবারে তারা আর আঁরা শরীয়ত কায়েম আর দিনর গলবাইয়ের মসুদরে জাহের করি এহত আল্লাহ ইন্টারনেট ফরোয়াদ দে জিহাদর মুহিব্বিন অল কুফুরি নিজামরে বুড়াবালা হন মুজাহিদ অলরে সাবুট গরন আর ঐলে শরীয়ত নলে শাহাদত এ নারারে হক বুজার ফলদা ইসাফি বিলকুল বোঝানো যাইব আসল মৌজুল দে কুফুরি নিজামরে খতম আর শরীয়ত কায়েম গরন ইয়ান হাসা কিন্তু এগিন জিন্দিল্লা আহাম ইন্দিল্লা এহামর তরিকায়ও বরাবর আহাম এ দাওয়াত আদ্দ কিতালত কি জায়েজ আর কি না জায়েজ এগিনর মিকা খেয়াল করন জরুরি হনহাম জরিয়া মসুদ পর্যন্ত ফোঁসার রাস্তা মুক্তসর হইব আর হনহাম গরিলে মসুদর রাস্তা লাম্বা হই যাগই এগিনর মিকা চিন্তা করা ফুরিব দাওয়াতের হন তরিকা জিহাদ আল্লাহ ফায়দা হইব আর হন তরিকা জিহাদ আল্লাহ নুসান হইব এ তামাম হতা গিনল দে একতলাফর ওয়াজা আর এগিনর বরে জিহাদি তাহরিকর নাকামদে কামিয়াবি দার মদার আর তিয়াদ রাখা ফুরিব কি বলি হলে হামত তরিকা কলত ফরক এগিন জানন জরুরি যার জরিয়া আসলাত দে নকল বোঝা যাইব কিন্তু যদি এ ফরক গিনর মিকা দিয়ান নদী বস যে জিহাদর হতাহ তার জিহাদর দায়ী আর মুজাহিদ বোঝা শুরু করি তলে আর তিয়াদ রাখা ফুরিব দে জিহাদর তারিখত বোধ বার ইন্ডিল্লা কি বলি হলে জিহাদর দাওয়তরিও জিহাদি তাহরি করে নুসান ফসেবল্লা ইস্তেমাল করা গিয়ে এহত আল্লাহ আরা জিহাদর দুস্থ সন্নাদজ্জা দুঃসনত্তি জিহাদি তাহরি করে হেফাজত করিউম আর তারার মোকাবেলাত আরা দাখিলি আমানিয়া ইয়ানি সিকিউরিটি মজবুত করিউম দাখিলি আমানিয়া আর হাসে জাসুস আদে দুঃসনের আতিয়ারর মোকাবেলা করার এন্তাজাম আছে কিন্তু জিহাদি তাহরি করে সহিরা সত্যি হটাইবর যে সুরাহ করা যা এগিনরে বন্ধ করার কাফি ও দিন দিল্লাখন এন্তাজাম আর হাসে নাই যদি দূষণ হল মুজাহিদর লস্করত দাখিল হই জানি নুসান ফোঁসাইতো সা তলিতে গ্রেফতার অনর এমকান আছে খেল্লা বলি হলে এ হামল্লা জাসুস আর হেফাজতে নিজাম মজুদ আছে কিন্তু চিন্তা ফিকিরর নেগরানি করার খন মজবুত এন্তেজাম নাই আসল হতা হল দে চিন্তা দে নজরিয়া বিগড়িজন বেশি খতরনাক খেল্লা বলি হলে ইনসান হল দে আমলত দে ফিকিরর নাম আর আমল ফিকিরর এত্তাবা করে যদি ফিকির সহি অ তলে আমলে ফায়দা দিব আর যদি ফিকির খারাপ হ নিজের নফানুসানের ফালদা ঠিক না থাকে তাহলে যে সিস তাহারিকে জিহাদর ফায়দা হইব একদিন মানুষ এবার হাসে বুড়া বুড়া লাগিব আর যে সিস জিহাদি তাহারিকর নুসান হইব একদিন তার হাসে ফায়দাওয়ালা আর বেহতর লাগিব যখন এহালত হইব তখন এখলাস সাথে নিজে নিজরে বরবাদ করে ফনাইব আর তখন জিহাদি তাহারিকর ধ্বংস করিবল্লা বড় বুদ্ধিওয়ালা মজবুত দূষণের জরুরত নইব দুঃসন্দ দূরত্বে নিজের আতে জিহাদি তাহারিক ধ্বংস অনতংসা চাইব আর তারা মাহফুজ থাকিব কি বলে হলে জিহাদর মানুষে নিজের তাহারিকর হতম করে এহত আল্লাহ এন একখান হেফাজতে নিজাম তাকন এনতেহাই জরুরি কি বলে হলে যদি খনিকা দায়িয়া আলেম সন্না ধরি জিহাদি তাহারিকর ভুতরে খতরনাক নজরিয়া ফেলে তো সা তখন তার রাস্তা বন্ধ করা যা। এহা আমার হাতের যাচাই বাছাই গরিবল্লা শরীফ এ দূরে কাফি নইব কি বলে হলে হন মানুষ হত জিহাদ তস্করা করে আর হনে হত কুফুরি নেজা আমার খেলাফ হতাহ আর মরণদে মারণর মিকে তাহারিস করে যদি হনিক একগিন বেগিন করে কিন্তু সাঁতে সাঁতে এন টার্গেট কলর হতাই হ যেগিন ফুরাফুরি শরীয়তের খেলাফ ইয়া জিহাদি তাহারিকল্লা বিলকুল নুসান তৈলে ইন্দিল্লা মানুষের নজরিয়া ফলে এবার এজাজত কিতা কনসা মানুষ এবার চিন্তা ফিকিরর মিক্কা আমল করার মৌকা কে দিয়া যাইব জিহাদ তারিখ গবা আছে কি বলে হলে ইন্দিল্লা ফিকির অকল মুজাহিদুল্লাহ দূষণের আতির তিবার সখত হতনাক সাহাবে তো ইয়ে ইন্দিল্লা মানুষের বরে যদি পাবন্দি লাগানো যা তোরে জিহাদি তাহারি করে এন নোসান ফসাইব যেগিন মজবুত দূষণে পর্যন্ত ফসাই না পারে হাকিকতল দে জিহাদত আহাল হকর শরীফ ইয়ান একখান নিশানা বিলকুল কাফি ন কি বলে হলে ইবা এন মানুষরে মারানোর মিক্কা তাহারিস করে যারার কতল শরীয়ত জায়েজ হ্যাঁ ইয়ান একখান নিশানা কিন্তু ইয়ান খনত্তে কাফি নয় বলকে আহাল হকর দোসরা আহাম আলামতল দে তারা অতমাম মানুষরে কতল গরতে রুকিব যারারে কতল করা শরীয়ত আদে জিহাদর মফাদল্লা গলত আর নুসানি জরিয়া বনে যদি কোন মানুষ বাদল নাজামর হেফাজত করিয়া ফৌজ আদে কাফের অলরে মারণর মিক্কা তাহারিস করে কিন্তু সাঁতে সাঁতে মুসলমান ইয়া খন জুরুম সারা মানসরিও মারণর মিক্কা রাস্তা দেহা তোলে বুঝা যায় বোধে ইয়ান ওল দে ও ফিকিরি সোরাখ জাজরিয়া হামিশা কাফের অলে ফায়দা তুললে আর মুসলমানর নুসানো ইয়ে এহালত দাওয়াতর তরিকাল্লাইও যদি কোনো কিয়া দাওয়াতর ময়দানত এন তরিকা এখতিয়ার করে যেগিন শরীয়তর বারে আর জিহাদর মিক্কা মানুষের নাফরতির সবব বনে ফলে ইন্দিল্লা তরিকারে বন্ধ করুন জরুরি এহা মল্লা আর হাসে ফুরাফুরি এন্তাজাম তা কনসা খোলাসা হতাল দে এ তাম প্রবেকাণ্ডা কলরে বন্ধ করুন সারা খনত জিহাদি দাওয়াতর তরকি নইব জিহাদর তাহারিক খনত মজবুত নইব ইন্টারনেটর প্রবেকাণ্ডা আর জিহাদ দে মুজাহিদিনর হেফাজত মুজাহিদাদ্দে জিহাদর মনহাজর হেফাজত আর মজবুত করা দিয়ান আলক আলক আহাম মৌজু এড়ে বুতরে যেখন একখানোর বাবতে গফলতি করা অফুরানি নুসানি জরিয়া বনে আসলত জিহাদি মনহাজর হেফাজত মুজাহিদর হেফাজত করা তিবারও বেশি আহাম কল্লা বলি হলে মুজাহিদর যুদ্ধ জেহেদ আর কোরবানির মসুতল দে হকর দাওয়াতাদ্দে তার পৈগামরে কামিয়াব করা কিন্তু যদি মনহাজ হরাফ সফরের রাস্তা যদি গলত তাহলে মুসাফির যেত কোশিস আর এখলাসের সাথে নিজের সফর জারি রাখিব রাখক ইবা কোনো দিন মঞ্জিল পর্যন্ত পৌঁছি না পারিব ওর জিকির করা গিয়ে কি বলে হলে ইন্দিল্লা হালত দাউদ নিজে নিজে ধ্বংস হয়ে যাগই আর তাহারিক নিজের মেম্বর অকল জরিয়া বরবাদ হয়ে যাগই যদি দাওয়াতের মনহাজ সহি তাহলে ইয়ান অতৎমন হইব যখন তার এত্তাবা করিয়া তা কতুয়া রইব আর দিন দূষণ অকলর ওরে আসকরি ময়দানত গালেপ থাকিব এহত আল্লাহ মুজাহিদাদ্দে জিহাদর মনহাজর হেফাজত আর মজবুত করা দিয়ান আহাম আর আপসত একখান আর একখান সাথে তাল্লুক রাখে দিনাদুসনক কলর লড়াই এই দুই ময়দানত জারি আছে তারা কিতালের ময়দানত মুজাহিদের খেলাফ লড়াইত মশগুল মুখতলিফ সেরের জরিয়া তারারে কতল হয়েদ গড়া আর মালে এতেবারে নুসান গরণত মশগুল আরেক মিক্কা জিহাদর মনহাজরে বরবাদ গরণাত দে জিহাদে কাফেলার রুখরে ফিরা দিবর মুখতলিফ দুহাবাজি ইস্তেমাল করের যখন তারা এ দুনু মসুদরে সামনে রাখি ইন্টারনেটের ময়দানও ইস্তেমাল করের এখত আল্লাহ ইন্টারনেট ইস্তেমাল করে বা অকলত্তি দূষণের দুই হামলার বাবদে জানি রাখন আর হুঁশিয়ার তাকন জরুরি আসল আদে নকলের একতলাফ ফত্তি ময়দানত আসল আর নকল মিয়াল তাকে বাজারের আসল শিশরে খতম করি বললা নকল শিশরে পরিচয় করা যা মুখতলিফ তরিকালয় নকলের এলান করা যা হক বাতেলর এলারাই তো বাতেলে এ তরিকা এখতিয়ার করছে এখতার পরে হন শুভানা কি বলি হলে হকর দাওতরে হনিকা বন্ধ করি না পারিব কিন্তু বাতেল রাস্তার মিক্কা লই যইয়া যদি হকর লেবেল আর সাইনবোর্ড লাগাই থাকে তলে হকর কিছু না কিছু নুসান হাম হা পৌঁছে আমেরিকার রেন কর্পোরেশনের তরফতু খাওয়া গিয়ে দেখি বলি হলে যদি ইসলাম তরফতি মোল্লা উমর বাইর তলে আর আমেরিকার তরফতি মোল্লা ব্রেডলি ইয়ানি নকল মোল্লা বাইর করণ জরুরি এহতাল্লা আমেরিকার অতমাম মানুষের মিকা খাস নজর তাকে যারা জাহেরত হকর দাবি করে কিন্তু আসলত আরেকজনের হকর রাস্তি দূরে করিয়া জেতত আল্লাহ সুবাহানহু ওয়া তাআলা ইনসানর ফিতরতত হক কবুল গরণর কাবির দিরেকে এহত আল্লাহ বাতেল শরীফ বাতেল সুরত লই আর বাতেল লেবেল জরিয়া হকর রাস্তার মাঝে রেখাওয়ট বনে না পারে তারা হয়তো মানুষের ফিতরতরে খারাপ করি দে হিরুইন আর বিষরে দাবাই বুঝি কবুল করে আর দুসরা সুরত দু হাত দে সারে সারালো আর নিজের বাতলের বরে হকল লেবেল লাগাই মানুষ সকলের আসল শক্তি গুমরাহ করে। ইন্টারনেটের দুনিয়ায় দুনো হাম বালা করে চলে। একমিকা ফিতরতরে খারাপ করার বেশি কোশিশ করা যা, আর একমিকা জিহাদি তাহারিকর খেলাফ দোহাবাজি জালো বালা করে বিছাই দিয়া যা। গলত ফিকিরা দামলরে সই সুরতত সখতমকারি সাঁতে মশুর করা যা, আর হকরে মোহাম্মত গরে আসামে গুমরাহির রাস্তারে সই আর সুন্দর বাফে পেশ করা যা। এন হালত মাঝে যে মানুষ সফরের ফাঁকা দালই মঞ্জিল পর্যন্ত যৌনর শৌখ রাখে, কিন্তু এ জজবার সাঁতে এহসাস আর সই আলম হাসিল করার আহামিয়তর ইনকার করে চলিবা দূষণ তৈয়ার রাস্তার উপরে চলিব। এ বদনসিব জিহাদ আর কিতাল সুরহী অকল জরিয়া নাউজুবিল্লা নিজেও আদালত অর জাগই আর জিহাদে কাফেলাল্লাই বরবাদির জরিয়া বনে। এ হালতত সিরিফ অমানুষ লাস পর্যন্ত নিজের সফর জারি রাখি পারিব, জিবা জিহাদর জজবার ফাঁতি ফাঁতি জিহাদর বুস আর হুঁষ্টিক রাখে। ইন্দিল্লা বালা কয়লা শরীয় আলমর সারা করে হেফাজত করে, আর এর সর্বরে আগে গুজরি গিয়ে দেহক মুসাফির অনে দেহাই দে তরিকা মোতাবেক চলে। ইয়াদগারি আর তম্বি জিহাদর রাস্তার মুসাফির কলরে এ জায়গাতে একখান মুশকিল আর দিনের দূষণ কলত্তর ভর্তি একখান নিকৃষ্ট সাইলের বাবতে হুঁশিয়ারি গরান বেশি জরুরি বলে বুঝির। কিন্তু তার আগে একখান হতা ইয়াদ গড়া দিবল্লা সাহির ইয়ানল দে জিহাদ সবর আর এস্তেকামতর রাস্তা। এ রাস্তা খেণালয় বোরপুর আর ইয়ানর বরে আখের নিয়াস পর্যন্ত চলন এখতাল্লা জরুরি কি বলে হলে ইয়ানল্লে জাহান্নামতী বাসার আর জন্নত হাসিল করার রাস্তা। এ সফর এখতিয়ারি নয় বলকে এ রাস্তার বরে চলন এখন রত্তত একখান আহাম ফরজ। অনে জানো কি বলি হলে এ সফর হন অত নফসল্লা আসান্ন আসিল এখতাল্লা বলি শুরু তিলতি এ রাস্তা মুমিনাদ্দে মুনাফিকত দরমিয়ান ফরক করিয়া ইয়ের। এ হালতত জিবা আখরতের হাকিগিতর বলে তালাশ করে যে আল্লাহরে মোহাম্মত করে আর উম্মতর হালতের উপরে জাত দিল হাকি গীতর উপরে জখমি হিবা এরাস্তার উপরে ফার হন মুসিবতরেও হাসি হুসি সাঁতে বদাস করে আর জিহাদত্তি আলোকই শান্তি আর এতমিনান জিন্দিগিরে নিজল্লা আজাব বলে বুঝে। হিবা বুঝে দেখি বলি হলে এরাস্তাত এখতালাফ যুদ্ধ জেহেদ মুসিবত তকলিফ পেরেশানি জিয়াল মারামারি ওয়াশা জলাবতনি আর মোতর আম্মে সাম্মেয়ন একদিন বেগিন হলদে আজর আর সোয়াবর আহাম বুনিয়াদ কল হেতল্লা হিবা হিম্মত নরা হাতিয়ার নফালা খতরা দেখি নডরা বলকে মুসিবত খতরা কল সাম্মে ফার বনিতে জাগই আর আল্লাহ তালার হাসে তৌফিক মাগি মুসিবতর এ ফার ওর হাড়ি নিজল্লা জন্নতর রাস্তা তৈয়ার করে। হিবা এখতা জানে কি বলি হলে আখেরতর রাস্তাত চলন্যা দিন দূষণ কল তাকতরে নডরা আর ন দুহাবাজ কল দুহাবাজরে দেখিওরে বুঝ দিল ওই জাগই। তারা বুঝে দেখি বলে হলে তকওয়াদ সবর হক রাস্তার আথিয়ার যদি এ দুনিয়ান থাকে তাহলে বাতেল তমাম সাইল তমাম নিকৃষ্ট মকারি বেকার জাগই। আল্লাহ সুবাহানহু ওয়া তাআলা নিজের বন্দা কলরে এ আজিম রাস্তার বরে সলনরে আসান করি দোক আর লাশ হত্যারে নিজের দায়েমি জান্নাত দাখিল করুক। হুঁশিয়ারি ওল দে হক রাস্তার ওরে বাতেল তরভত্তি একখান রেকাওয়ট ওল দে তারা দুহা একদিন এন সাইল জিনরে বাতেলে তখন ইস্তেমাল করে যখন তারা তাকত নাকাম জাগই আর তারা তমাম কৌয়াত দে ওয়াসাইল ইস্তেমাল করার বাদেও যখন কে সুনতি যা আতত নয়ে তখন মক্কারি গড়া শুরু করে। তারার এ সাইলকলের বুতরে একখান উল্দে দুহাবাস এজেন্সি অলর অনেকৃষ্ট গোলামকল যারা মুজাহিদ আদে দায়ী সন্নাদরি ইন্টারনেটের জরিয়া সস্যা মুজাহিদ পর্যন্ত ফসি বাদে তারার ফাঁদত ফেলাই জিয়রত বন্দি করি দে। এফান তো মোশাদ জারতিবার বেশি কমজোর, কিন্তু মুজাহিদ আলর গালির জরিয়া এ কমজোর ফানো বাজত তারাল্লা বলি খতরনাক বনে যাগই। দুঃসনের এ সাইল যদি আগেলতি এহসাস করা যা তাহলে মোকাবেলা করন নান এনতেহাই আসান ওই যে বই আর আল্লাহ তালার ফজলে দিনের দূষণ এড়িয়ে উঁতে ফরিব। কিন্তু যদি এ কিসিমত দুহার বাবদে জানানো থাকে তাহলে সিরিফ নাজামে কুফুরের বুড়াবালা হইয়া প্রতিজনেরে সাসা মুজাহিদ বলে টারা যাইব আর ইন্দিল্লা করি নিজের ঠেঙে নিজে ফাঁদ মজে ফরি যাই মই। আরব দুনিয়া ইয়া আফ্রিকা হোক ইউরোপ আমেরিকা ইয়া বর্রসগির হোক প্রতি জায়গাত জিহাদের দূষণ হলে ইন্দিল্লা ইন্টারনেটের জরিয়া ইন্দিল্লা সালেক কল ইস্তেমাল করে এখতাল্লা তারারে ফুরিস আর তাইন করা জরুরি। আর ইন্টারনেটত ইয়ানোর বাবদে দিয়ান আহাম চ্যালেঞ্জের আম্মে সাম্মে ওই আর মুখাতাবদে তাল্লুক রাখিয়া অলরে এ দিয়ান চ্যালেঞ্জের মোকাবেলা করিবল্লা হইয়ার গরম নান জরুরি। একখান অলদে জিহাদর সই মনহাজরে বুঝন সিরিফ ইয়ানরে কবুল করন আর ইয়ানোর সাথে আগে বাড়ন। দুসারা অলদে এজেন্সিয়ালর গোলামকরত্তি বাসিত কন আর সিরিফ হাকিকি মুজাহিদক সাথে তাল্লুক রাখন। ইন্টারনেট আদে তার বাইরর এ দুই চ্যালেঞ্জের সাথে যদি আরাত্তি মোকাবেলা করা পরে আর জিহাদর খেলাফ সাইলকর সাথে মোকাবেলা করার যদি আরা নিজের বুনিয়াদি দাওয়তর ইচ্ছা নবনায় তার মেসাল এন একজন মানুষ ডলব জিবা শক্ত গৈর আর উঁতলা দরিয়া জাপ দে আর জাপ দিয়া বা কিন্তু আসুরার খন হব নাই আল্লাহ তালা আরারে হে ময়দানর দরহারিয়াতে আল্ল নিজের সাথে কলরে মুজাইন গরিব গড়ার তভিদান গরুক আমন ইয়ার বইয়ার আর জিহাদি দায়কল জিম্মাদারি দিন দূষণ কল রেখা হেসল দে উম্মত জুয়ান কলে নেটম মাঝে হার কিসিমর বুরাশি সকল শোক হার কিসিমর বরবাদির গারাত ফরক কিন্তু আল্লাহ তালা রেজা মন্দির দে হাকিকি জিন্দগির মিকের আস্তা দে হইয়া দিন দাওয়াত দে জিহাদ তি দূরে থাকুক তারা রিয়ান কোশিস কে বলি হলে নেটর উরে ডরর এন একখান মাহুল তৈয়ার করন তাকে জিহাদের মোতালেক জেহনা মৌজু নজরত ফেললে জোয়ানলর গা হাফানি শুরু হয়ে যাগই আর ইন্ডিলাটা আর দেখি বলি হলে এগিন টিফদন সাঁতে সাঁতে জিহাদের দূষণলে তারে গুমগুরি ফেলাইব দূষণলে তারা রেখা হেসক কলরে নসুপা বলকে তারার রেন কর্পোরেশন তার রিপোর্টত জিগির গজ্জে দেখি বলি হলে ইন্টারনেটত সিকিউরিটির এন একখান ফেজাই মাহুল তৈয়ার করন জরুরি তারার গুমান মোতাবেক বেশি সে মানুষ সিরিফ এ ফেজাই মাহুল জরিয়া জিহাদি সাইড কল ভিজিট করা সারি দিব আর এবাফে মানুষ সকলে এক বড় ইচ্ছা জিহাদি দাওয়াতি দূরে যাব গই নেট ইস্তেমাল করিয়া দা ইবাই কল্লা জরুরি হইল দে এ ডর এলাজ করা তারারে বুঝা কি বলি হলে নেট সিরিফ খন মৌজু ফরনিয়া দেহন জরিয়া খন নুসান ন আর সাঁতে সাঁতে তারারে এ টেকনিক আদে কৌশল শিখাইব জিন জরিয়া নিজরে হেফাজত রাখি আসান আর মিনান সাঁতে দাওয়াত সামানা হাসল করি ফারে হাকিকতল দে সিরিফ জিহাদি মৌজুর বাবতে ভিজিট করোনা দে দেখনত হন নুসান ন নুসান তো তখন হইব যখন জিহাদত দায় সন্না দজ্জা আল্লাহ দুশনরে মুজাহিদ খেয়াল করা যা তারারে নিজের আসলি মালুমাত দন তার সাথে অফলাইনের জরিয়া তাল্লুক কায়েম করন দুসারা সুরতত জিহাদরে ধ্বংস করে দে মনহাজরে সই বুঝি কবুল করন এহত আল্লাহ ইন্টারনেটের মকারিরে এ দুই এতবারে বুঝানার দে এগিনত্তি বাসন জরুরি সাইলক কলর তিনি এতবারে মোকাবেলা প্রুপেগেন্ডার সাথে তিন তরিকালয় মোকাবেলা করা যা এক জিহাদি মনহাজরে আলম ফুরাফুরি হাসল করন মনহাজ হারে হ আর ইয়ানরে হনজাগাতি হাসল করা যা দাওয়াত দে জিহাদর রাসাত ওয়ে দে ফতি মুসিবতর গারাত দে হার কসমকসরে সিনন জরুরি তাকে ঠেং নসসরাফান আর গলত রাস্তাত নসলিফান এ মজুর বাবতে ওরা জিকির করা গিয়ে কি বলি হলে জিহাদি ফিকির আদে মনহাজ জায়েজ আদে না জায়েজ ফাইদে দে নুসান আলম জিহাদি তাহরিকর মোতাবার আর মসুর ওলামা কেরামত দে কায়েদ অলত্তি হাসল করন ইন্দিল্লাহার একজন জিহাদের দায়ে আদে মুজাহিদ অকলত্তি কোশিশ করা ফরিব তাকে সৈয়াদ্দে গলত ফায়দাদ্দে নুসান কিরাদ আমলম মাঝে মেহারত সাঁতে ফরক করি ফারে আর যখন হন জিহাদ দুশন জিহাদ দাইয়া মুজাহিদর বেদ ধরি জিহাদি মানহাজের বুতরে সুরাহ গত সা তখন জলদি তারে গ্রেফতার করি ফারে ইন্দিল্লা মানসত্যি নিজেও দূরে থাকন তার বুড়া ইতি দুসারা জনের হুঁশিয়ারি করন আর ইতার আরে বিলকুল একালা করি দন জরুরি ইয়ান অল দে নাহি আনিল মুনকার জিহাদি হাতারত এ ফরজের বাবতে গফলতির জরিয়া জিহাদি তাহারিগতি শামদে ইরাকতি খোরাসান পর্যন্ত শক্ত অনুষ্ঠান উঠা হজ্জে দুসারা তরিকা জিহাদর কায়েদ আদে ময়দানে জিহাদর সাঁতে অকল সাঁতে মুস্তাকির রাবেতা কায়েম গরন এ হামল্লা নেটার উমুমি ওসিলা সারি রাবেতার অনেজামরে ইস্তেমাল গরন যেটা হন কিসিমর অজানা মানুষ দাখিল মুমকিন ন আলহামদুলিল্লাহ এ নিজাম বালাবাফে মৌজুদ আছে এবারে মুজাহিদিনের রেস্তারাত তস্কিয়ার নিজাম বলি হ এবার জরিয়া আলহামদুলিল্লাহ খোরাসানে তিয়মন আর মালি পর্যন্ত জেহাদি তাহারি খুব জোর সাথে আগে বাড়াত আছে এতল্লা বলি হন দায়ী আর মুজাহিদ যদি ইন্টারনেটে তন্দরে মুস্তকিলভাবে মুলাকাতার দে জেহাদি মা আমলার বাবতে মদত লন ইয়া দনের মোতালেক অফার করে ইয়া জেহাদি খুফিয়া মালুমাত হাসিল করার কোশিশ করে তখন এবার সাঁতে তাল্লুকত শক্ত এহতিয়াত গড়া ফুরিব জরুরি হল যে এবার মোতালেক মুখতলিফ তরিকালয় মালুমাত হাসিল করন দুবার আরজ গড়াবার কি বলি হলে এ মানুষের বাবতে জিহাদি তাহারিকর হাকিকি আর মতব সাঁতি জরিয়া মালুমাত লোয়া ফুরিব আর এ তস্কি হাসিল করার বাদে তার সাঁতে মুস্তকিলভাবে মোলাকাতার দে দুসারা মামলার বাবতে হন সমস্যা নাই ইন্দিল্লা তস্কি হাসিল করন হন মুশকিল ন ইন্টারনেটত আলহামদুলিল্লাহ মুজাহিদিন অকলৰ নমাইন্দা গৰিয়া ৱেবছাইট আৰু চেনেল অকল মৌজুদ আছে। জেগিনৰ জিম্মাদাৰী মতামত মুজাহিদ চাহাতী অকলৰ হাতত মৌজুদ আছে। আৰু তাৰ চাহাতে ৰাবতা কৰা যা তেচাৰা তৰিকা অলদে জেহামজৰিয়া দাৱত আৰু জিহাদৰে মাহফুজ কৰা জৰুৰী। ইয়ান অলদে মুজাহিদিন অকলৰ ইণ্টেলিজেঞ্চ এডাৰাৰে ফৈলন আৰু মজবুত গৰণ এনেজামো আলহামদুলিল্লাহ মৌজুদ আছে। কিন্তু ইয়ানৰে আহালে আলমাদ্দে তজ্ৰবাৱালা নীলা চাহাতীৰ মাতা হাত ৰাখন জৰুৰী। যাৰাৰ নজৰ গেহেৰাই আর তারান নেগরানিত খন বেগুনা মানুষের নুসান ন আর খন মুজরিম আসানোর সাথে আরে যাই নভারে। যদি ওর তিন পয়েন্টের বাবতে এহতমাম করা যা তাহলে আল্লাহ তালার হাসে আশা করা যা কি বলি হলে জিহাদি মনহাজের হেফাজত হইব আর ফুয়াতি ফুয়াতি জাসুস আদে দালাল করলাই ও জমিন থং হয়ে যাইব। এবাফে আল্লাহ তালার হুকুমে বড় বড় দু হাবাজ আহালে জিহাদর বড় খন নুসান ফসাই নভারিব। সঈদুনা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় দে লাস্তু বিল খিব্বি ওয়াল খিব্বু লা ইখদাআনি ইয়ানি আয় নিজেও দুহাবাজি নগরি আর খনি কার দুহাত ফেলাই নেভারিব। ইয়ান জিন্দগির ফতিসিসর বাবদে তখন জরুরি আর জিহাদর বাবদে আরো বেশি হুঁশিয়ারির জরুরত আর ইন্দিল্লাহ এহতিয়াত ইমানাদ জিহাদর তাকাজা।